কেউ দিতে চায় আছাড়, কেউ দিতে চায় মাড়িয়ে রুক্ষ মাটির দুঃখ নিয়ে ছাত্রধারি দাঁড়িয়ে ছাত্রধার। কজন দিল ইজ্জত, কজন দিল প্রাণ, আর কিছু নয় বাঁধছে সময় ছাত্রধারের গান ছাত্রধার। কেউ দিতে চায় আছাড়, কেউ দিতে চায় মাড়ি রুক্ষ মাটির দুঃখ নিয়ে ছাত্রধারি দাঁড়িয়ে ছাত্রধার। কজন দিল ইজ্জত, কজন দিল প্রাণ, আর কিছু নয় বাঁধছে সময় ছাত্রধারের গান ছাত্রধার। বন্দুক আর বুলেট সেপাই দালে দালে, অন্যদিকে বীর সাজাগেন জঙ্গলে জঙ্গলে, জল নেই কোথাও বুটের নিচে ঘাস, উন্নয়নের টাকায় চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। বন্দুক আর বুলেট সেপাই দালে দালে, অন্যদিকে বীর সাজাগেন জঙ্গলে জঙ্গলে, জল নেই কোথাও বুটের নিচে ঘাস, উন্নয়নের টাকায় চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। কেউ দিতে চায় আছাড়, কেউ দিতে চায় মাড়ি রুক্ষ মাটির দুঃখ নিয়ে ছাত্রধারি দাঁড়িয়ে ছাত্রধার। রাষ্ট্র মানে লেফট, রাষ্ট্র মানে রাইট, খোঁজকাওয়াজের তলায় আছে কানের ডায়নামাইট, বেবাক ধার পাকড় ঝলক আর তবে বীর সার্বভৌত সময় মতো বিস্ফোরণই হবে। রাষ্ট্র মানে লেফট, রাষ্ট্র মানে রাইট, খোঁজকাওয়াজের তলায় আছে কানের ডায়নামাইট, বেবাক ধার পাকড় ঝলক আর তবে বীর সার্বভূত সময় মতো বিস্ফোরণই হবে। মরবো আমি জানি কাছেই গোরস্থান, মরার আগে গাইছি আমি ছাত্রধারের গান ছাত্রধার। মরবো আমি জানি কাছেই গোরস্থান, মরার আগে গাইছি আমি ছাত্রধারের গান ছাত্রধার। Thank you.